কুটিলা তার মাকে খুঁজছে, হ্যাঁ গো আমার মা এই পাড়ায় আছে, ঘোষ পাড়ায়, এ পাড়ায়, ও পাড়ায়, কুটিলা তার মাকে খুঁজছে। এমন বেলা দেখে ঘোষ পাড়া থেকে তার মা লাঠি হাতে পান চিবতে চিবতে এই দিকে আসছে। জয় মা কালী। আপনাদের একটু বলে নি, চারজনের সংসার, তিনজন তিনজন একটা দলে, একজন একটা দলে, বলুন কে কোন দলে? তিনজন মা কালীর দলে, তারা মা কালীর নাম কীর্তন করে, কে? মা, মেয়ে আর ছেলে। আর রাধারানী একটা দলে, তিনি হচ্ছেন আপনাদের গোবিন্দের দলে। কি কিরকম অবস্থায় সংসার করে গোবিন্দ সেবা করছে দেখে। আর আমাদের ঘরে যখন দেখবেন হরিনামের শেষে কত মায়েরা বাবারা আড়াল খুঁজে আমাকে একা পেয়ে দুটো দুঃখের কথা কইবে, আমিও একটু একটু সাহায্য করি, কিছু বলবে? বলে একটু ফাঁকা জায়গায় চলুন, চলুন, এখন তো কেউ নেই, সব ফাঁকা। অমনি হাতটা ধরে কেঁদে কেঁদে বলছে, আপনারা কত ভাগ্যবান, কেন একটু হরি নাম করব করতে দেন, একটু হরি নাম শুনতে যাব, কত মারধর করে, কত গালাগালি করে। আরে আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন, ধরে রাখবেন না, ছেড়ে দেবেন? ছেড়ে দেব, হরি নাম শুনতে গিয়ে যদি মার খাই, হরি নাম গাইতে গিয়ে যদি দুঃখ পাই, করব কেন? আমি মা, ছেড়ে দেওয়ার আগে একদিন আমার হরি নাম শুনতে যাও, আপনাকে আমি শুনিয়ে দেব। আপনি কি সব চাইতে দুঃখী, না আপনার চেয়েও কেউ দুঃখী আছে? এখানে কোন মা যদি তেমন দুঃখী থাকেন হাত তুলুন, সীতা মায়ের চেয়ে কার দুঃখ বেশি আছে? পারবেন কেউ? অত দুঃখ কেউ পান না, যিনি রামচন্দ্রের ঘরণি, স্বয়ং ভগবানের ঘরণি হয়ে তার এত দুঃখ হলো, তবু তিনি কি ভগবানকে ভুলে গেছে? ভগবানকে ভুলেনি। তাহলে কি রাধারানী, যার কথা আপনাদের বলছি, তার কথা শুনুন। তিনজন কালী পুজো করে, একজন কৃষ্ণ পুজো করে, সেই ঘরে রাধারানী সংসার করে গোবিন্দ সেবা পেলেন। এই জন্য তো রাধা ভজন করতে হয়। এই রাধারানীর চেয়ে কি দুঃখ কারো বেশি আছে? দ্রৌপদীর চেয়ে দুঃখ কেউ বেশি পেয়েছেন? কুন্তী মায়ের চেয়ে দুঃখ পেয়েছেন? এর পর থেকে আর বলবেন না যে আমার কষ্ট হচ্ছে। রাধারানী কি করছেন দেখুন ভক্তমন্ডলী মায়েরা, এইবার দেখুন রাধারানী তৈরি হচ্ছে, আর এদিকে কুটিলা তার মাকে ডাকছে, মা, ও মা। মা সে কোমরে হাত দিয়ে আর কালী মায়ের নাম গাইতে গাইতে, জয় মা কালী, জয় মা কালী ভূতেশ্বরী, করাও মনস্কাম, জয় মা কালী ভূতেশ্বরী, করাও মনস্কাম, জয় মা কালী ভূতেশ্বরী, করাও মনস্কাম, জয় মা কালী ভূতেশ্বরী, করাও মনস্কাম। কুড়ুতানি কুড়ুতানি কুড়ুতানি কুড়ুতানি বাজলো ঢোলের তার, জয় মা কালী ভূতেশ্বরী, পুরা মনস্কার, জয় মা কালী ভূতেশ্বরী, পুরা মনস্কার, জয় মা কালী ভূতেশ্বরী, পুরা মনস্কার, জয় মা কালী ভূতেশ্বরী, কুরুতানি কুরুতানি কুরুতানি কুরুতা বাজলো ঢোলের তার, জয় মা কালী ভূতেশ্বরী, পুরা মনস্কার, জয় মা কালী ভূতেশ্বরী, পুরা মনস্কার, জয় মা কালী ভূতেশ্বরী, পুরা মনস্কার, জয় মা কালী ভূতেশ্বরী, পুরা মনস্কার। মা কালী কি? আমি ধন্য হয়ে গেলাম যে আপনারা কেউ জয় দেন না, এক দলে পাক্কা আছে, মা কালীর দলে কেউ নেই। কুটিলা বলছে জয় মা কালী, মা গো এদিকে তো কালী নাম গেয়ে তুমি কোমর দুলাচ্ছ, ওদিকে কি সর্বনাশ হলো খেয়াল আছে? কালী নাম করছ, মা কালীর পেটে জন্ম নিয়েছে, এদিকে কি সর্বনাশ হলো তোমার খেয়াল নেই? জটিলা বলছে দেখ মেয়ে হয়ে তোর এত বড় মুখ করা ভালো না, মায়ের উপরে কথা বলে, আরে মাকেও জ্ঞান দেওয়া, তেমন জ্ঞানী ছেলে হলে মাকেও জ্ঞান দেয়, বাবাকেও জ্ঞান দেয়, আর জ্ঞান নিতে আপনারা কি বলেন, বয়সে বড় হলে প্রণাম করে না জ্ঞানে বড় হলে প্রণাম করে, মহিমায় বড় হলে প্রণাম করে? শচীমা নিমাইকে প্রণাম করছে, বুদ্ধদেবের পিতা বুদ্ধদেবকে প্রণাম করছে, কপিল দেবের মা কপিল দেবকে প্রণাম করেছে, কেন করেছে? রামকৃষ্ণ ঠাকুর বলেছে পাঁচ বছরের ছেলেকেও পঞ্চাশ বছরের বৃদ্ধ প্রণাম করতে পারে, কেন করতে পারে? যদি সে কৃষ্ণ ভজন, কৃষ্ণ ভজনকারীকে পঁচানব্বই বছরের বৃদ্ধ প্রণাম করতে পারে, ক্ষতি নাই, বয়স হলেই প্রণাম পায় না, জ্ঞান বৃদ্ধ হলে প্রণাম পায়। এই জন্য তুমি যে বলছো আমি তোমায় জ্ঞান দিতে পারি না, বলে কি কিসের জ্ঞান? বলে শোনো মা, ঘরের বউ যদি বাইরে চলে যায় তুমি মুখ দেখাতে পারবে? আপনাদের একটা কথা বলে নি, এখানে যারা আছেন সব বিয়ে করেছেন? বিয়ে করেননি? আচ্ছা কার কার মেয়ে আছে হাত তুলুন তো, মেয়ে নাই আছে ওই জন্য কাঁদছেন? দেখবেন যারা বিয়ে করেছে তাদেরও মেয়ে আছে, যারা বিয়ে করে না তাদেরও মেয়ে আছে, বলে এ তো বোধ হয় সেই কুন্তী মায়ের মতো কুমারী বেলা মেয়ে না, তা না, তত্ত্বটা শুনে নেন, ছেলে হোক আর নারী হোক প্রত্যেকেরই একটি করে মেয়ে আছে, সে মেয়েটির নাম কি? সেই মেয়েটার নাম হলো মতি, আর সেই মতি কন্যা আরো ডিপলি জানলে কিভাবে জানবেন? মন মতি, এর নাম কন্যা, একে সময় মতো বিয়ে না দিলে এ অন্যদিকে হাঁটবে, আছে না? এখন দেখবেন আমি তো সকালবেলা আমাদের আশ্রমে উঠেই দেখি এখন খুব বুড়ো বুড়িরাও মানে স্কুলে যাচ্ছে, কেজি স্কুল, বুঝতে পারছেন না? চকলেট খেতে খেতে যাচ্ছে আর আসছে, আর মা ঠাকুমা দিদিমা এরা ব্যাগ কাঁধে, এ কাঁধে একটা এ কাঁধে একটা, এখানে ব্যাগ, আমি খালি দেখি তারা পড়ে এরাও পড়ে, বলে কি করব, ওরা না বড় হলে ততদিন বইতে হবে, আরে ওরা যখন বড় হবে তুমি তো ছোট হবে, তোমার পড়া কবে পড়বে? বলে সে হবে কোন ওরা বড় হোক, নিজের পড়াটা পড়লো না, সেই ব্যাগ কাঁধে নিল না, হরি নামের ব্যাগ কাঁধে নিল না, কৃষ্ণ রাধে রাধে। এখন দেখে রাধা রানী যেই কিনা মানে বেরোচ্ছে, কুটিলা তার মাকে গিয়ে বলছে মা জ্ঞান নিতে হবে তোমাকে, বলে কেন? এই যে শোনো কি হচ্ছে, দেখো ঘরের বউ যদি বাইরে চলে যায় তুমি আর মুখ দেখাতে পারবে? ঠিক তেমনি মানুষের প্রত্যেকের কাছে একটি মেয়ে আছে, একে বিয়ে নিতে হবে সৎ পাত্রে, সৎ পাত্রকে। ও গো মতির মা, মতির মা মানে মায়েরা নয়, তাহলে কারা? নারী হোক পুরুষ হোক সকলের ভেতরে মা বাবা আছে, আর তাদের কন্যা হলো মতি, কে? বুদ্ধি, বুদ্ধি আর চিত্ত মা বাবা, বুদ্ধি আর বিবেক মা বাবা, কন্যা মতি মন। বলি ও মতির মা, এরকম ঘুমোচ্ছে, আসলে ওনার মধ্যে মেয়ে নাই, যাদের মেয়ে আছে ঘুমোতে পারে না, না ওনাকে না, বলি ও মতির মা মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না, বলি ও মতির মা মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না, ओहो मोती मा मोती के दौड़ांगे पिए देना पिए देना पिए देना पिए देना पिए देना ओ मोती मा मोती के दौड़ांगे पिए देना बोलियो मोती मा मोती के दौड़ांगे पिए देना মতি তোর যোগ্য ঘরের কন্যা মতিকে গুরাঙ্গে বিয়ে দে না মতি তোর যোগ্য ঘরের কন্যা মতিকে গুরাঙ্গে বিয়ে দে না বলি ও মতির মা মতিকে গুরাঙ্গে বিয়ে দে না বলি ও মতির মা মতিকে গুরাঙ্গে বিয়ে দে না গৌরাঙ্গের মতো পাত্রকে যদি বিয়ে মানে বলে তাহলে ঘটককে ঘটককে না না আমি ফোনের কথা বলি মায়েরা বলে হ্যালো এখন আর ঘটক লাগে হ্যালো আর গেল এতেই বিয়ে হয়ে যাচ্ছে কিন্তু ঘটক দরকার সে কে এ জগতের ঘটক হচ্ছে গুরুদেব গুরু ঘটক কেন গোবিন্দের সঙ্গে ভক্তের মিলন ঘটিয়ে দেয় সদ্গুরু বলি ও মতির মা মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না বলি ও মতির মা মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না মতি তোর যোগ্য ঘরের কন্যা মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না মতি তোর যোগ্য ঘরের কন্যা মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না বলি ও মতির মা মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না বলি ও মতির মা মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না বলি শ্রী রাধা মাধব কি আরেকবার বলুন কৃষ্ণ কানাইয়া কি অধিকের হলো কি না আমি বলছি রাধা রানীর হলো কি উনি কি যেতে পারলেন গোবিন্দের কাছে তাহলে কি মতিকে সময় মতো অর্থাৎ যখনই জ্ঞান হবে মা বাবা যদি গৌরাঙ্গের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য গুরুরূপী ঘটকের সঙ্গে যোগাযোগ না করে দীক্ষা না দেয় শিক্ষা না দেয় গৌরাঙ্গের কথা না শোনায় তাহলে এ মন মতি এ যে উল্টো দিকে যাবে এর জ্বালায় আপনিও মর এই জন্য এত বড় একটা তত্ত্ব মনকে গোবিন্দ চরণারবিন্দে দিতে হবে সেটি গুরুরূপী ঘটকের কৃপা এখন ভক্তমণ্ডলী মায়েরা কুটিলাই এই তত্ত্বটাই বলছে ঘরের বউ যদি উল্টো দিকে যায় তুমি মুখ দেখাতে পারবে জটিলা বলে কি হয়েছে বল বলে কি আর বলবো দেখবে চল ঘরের বউ নাগরা পড়ছে ঘাগরা পড়ছে আবার যেটা তুমি পড়তে না বলো সেটাই পড়ছে নীল ওড়না গায়ে দিয়েছে ছি ছি ছি খোঁপায় মালতির মালা দিচ্ছে ছি ছি ছি দেখবে চলে এতক্ষণে আছে কি নেই শ্যাম চাঁদের কাছে যা জটিলা বলে তো ভালো না জয় মা কালী কই বললো দাইনি তোমাকে জোড়া পাঁঠা দেবো মা ঘরের বউ যেন ঘরে থাকে মান সম্মান যেন সব ঠিক তা কোথায় রে এখন দেখবে কুটিলা কি বলছে দেখবি আয় মা আয় আয় দেখবে এই জানালা দিয়ে দেয় ওই দেখ ওই দেখ কিরকম সাজছে দেখো আবার কিরকম কাজল হচ্ছে দেখো ভক্তমণ্ডলী মায়েরা রাধা রানীকে প্রশ্ন করেছিল কাজল পরছ কেন আমার জন্য নয় আমার জন্য নয় আমার শ্যামের জন্য কিছু মনে করবেন না মায়েরা আমাদের দেশের মায়েরা একরকম আপনাদের কথা বলবো না আমার গ্রামের কথা বলি স্বামীরা বাইরে চলে গেলেই একটা লাগ পেয়ে গেল অমনি সাজা শুরু হয়ে গেল নানা জায়গা যাওয়া শুরু হয়ে গেল এগুলো কিন্তু উল্টো বিধান এগুলি কলির কর্তৃক চলছে এটা না স্বামী বাইরে গেলে মেয়ে চৌকাত পাবে সিন্দুরটাও পরবে না সাবান মাখবে না অলংকার গায়ে দেবে না কেন কে দেখবে তাকে যার জন্য তার জীবন সে যদি বাইরে চলে যায় তুমি কার জন্য সাজবে ও মায়েরা একটা মেয়ে বান্ধবীর বাড়ি গেলে যত অলংকার তাকে সব পরে ভালো জামা কাপড় পরে শাড়ি পরে কিন্তু স্বামীর কাছে যখন শুতে যায়, বিছানায় যায়, শয়ন মন্দিরে যায়, যত নোংরা কত সারাদিন যেইটা পরে কাজ করেছে ঘেমে গেছে ওইটা পরে চলে গেল, সারাদিন খেটে বেটে এলাম একটু ঘুমাবো, তার নাক ডেকে ঘুমাচ্ছে সারা, স্বামীকে বলছে। আমি কিন্তু আপনাদের কথা বলি, দেখবেন ওই স্বামী আদৌ পত্নীর গায়ে হাত দেবে না, সোহাগ আসবে না, প্রেম আসবে না। কেন বলুন তো, ও না সেজেছে না পড়েছে, গায়ের ঘামটাও পর্যন্ত দূর করে, তাই ওর দিকে তার কোনো আকর্ষণ নাই, স্বামী সেবাও হলো না। এরা কারা? এরা কামুক আর কামুকি, নেড়ার নেড়ি, এদের জীবনে কোনোটাই সংঘর্ষ নাই। কিন্তু কি বলছে জানেন? কি বলছে? নূতন শাড়ি পরবে, অলংকার পরবে, স্নান করবে, আলতা সিঁদুর পরবে, তারপর স্বামীর মন্দিরে, শয়ন মন্দিরে প্রণাম করে ঢুকবে। কেন? ওটা তোমার মন্দির না, ও যে কৃষ্ণের মন্দির। আপনার বিয়ে হয়েছে শালগ্রাম শিলার সঙ্গে, সজ্জা হবে কার সঙ্গে? ঈশ্বরের সঙ্গে। ওরে পদ্মাবতীর কাছে স্বামীর রূপ ধারণ করে কে এসেছিল? প্রাণ গোবিন্দ। Oh, কি করব রে মা? বলে একটাই কাজ করো, এখন আমাদের ঘরের বৌমা রাধারানী বেরিয়ে যায় না, আগের থেকেই ব্যবস্থা নিতে হবে, দাঁত বেরিয়ে গেলে আর কিচ্ছু করা যায়। কুমোর পাড়ায় গিয়ে দেখো এই যে হাড়িগুলো কাঁচা আছে, গোয়াল থেকে গরু বেরিয়ে পড়েছে, কাঁচা হাড়ির উপর দিয়ে চলে গেছে, কতগুলো ভেঙে গেছে, কতগুলো ফেদলে গেছে, কি করবে? কুমোর বেরিয়ে এসে বলছে, পুটি পুটি মানে ওনার মেয়ে, পুটি পেটাটা নিয়া, পেটা মানে যেটা দিয়ে ওই পিঠে পিঠে সাইজ করে, বলে কি করবেন? বলে যেগুলো ফেদলে গেছে আবার ওকে সাইজ করে রোদে দিয়ে দেবো, আর যেগুলো ভেঙে গেছে এগুলো ঝুড়িতে করে ভরে খালে ফেলে দিয়ে দেবো। ওমা যেগুলো পাকা হাঁড়ি ভেঙে গেছে ও আর জোড়া লাগবে, আর যেগুলো কাঁচা আছে ফেদলে গেছে তো আবার পিঠে ঠিক করে নিয়ে রোদে দিলে চলে। ছেলে মেয়েরা আমরা যখন কাঁচা আছি তখন গুরু যদি পিঠে পাটে ঠিক করে নেয় তো আবার চলে যায়, আর যদি আমরা পেকে যাই আর হবে না। এই জন্য প্রহ্লাদ মহারাজ বলেছিল, কৌমারং আচরয়ে, কৌমার কাল থেকেই হরিনাম ভজন করলে তবে তারা আর পাকা বেলাকে অসুবিধে হবে। এই বৃদ্ধ বেলা যারা হরিনাম করে সে কি আর হয় বাবা? কফের কাশি, সংসারের জ্বালা, এমনি খপ খপ কাশতে কাশতে সময় চলে যায়। এই জন্য সকাল থেকে শুরু করতে হয়। বলো রাধে রাধে রাধে। কুটিলা বলছে, মা এখনো বেইরে যায়নি, বেরোবে বেরোবে করছে। বলে তাহলে কি করবো? দাও বৌমাকে জব্দ করতে গেলে আমার কথাটা মা, এখানে যাদের বৌমাকে নিয়ে গোলমাল চলছে হরিনাম শুনুন, কাল থেকে চালু করে দে। কুটিলার বুদ্ধি কি জানে? বলে বাদ থেকে দরজা দিয়ে শিকল তুলে দাও, ও বেরোতেও পারবে না। আর শ্যামের দল আছে, শ্যামের দলের কোন লোক রাধারানীর কাছে ঢুকতে পারবে না। বাদ থেকে শিকল তুলে দিয়ে তুমি আমি দুজনে পাহারা দেব, কোন ক্ষতি হবে না। জটিলা বলে, তোর মাথায় এত বুদ্ধি কি করে আসে? বলে সব মা কালীর দয়া করে দেখো। ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদের আমাদের ঘরের তত্ত্ব এসে গেছে, সেটা কি? প্রত্যেকেই আমরা এই অবস্থায় পড়েছি, এই দরজা বন্ধ অবস্থায় আমরা শ্রীকৃষ্ণ ভজন বেরোনো কি তাহলে যাবে না? সংসার থেকে কি মুক্তি হবে? তার উপায় দেখুন কি আছে, লেগে থাকতে হবে, লেগে থাকতে হবে, লাইনে থাকতে হবে, ছেড়ে দিলে লাগাতার লেগে থাকতে হবে, এ জন্য মনে হয় পড়বে, হবেই হবে, বিশ্বাস রাখতে হবে। হ্যাঁ, মহাপ্রভু মুকুন্দকে বলেছিল, তুমি খড় ঝাঁটিয়া এখানেও হ্যাঁ ওখানেও হ্যাঁ, আর তোমার সাত জন্ম মুখ দর্শন করবে। মুকুন্দ ধেই ধেই করে নাচছে এই কথাটা শুনে। মহাপ্রভু বলেছে, সাত জন্ম তোমার মুখ দেখব না, তার কাঁদা উচিত ছিল, সে হাস। মহাপ্রভু বলে, অদ্বৈত আচার্য ওর কি মাথা খারাপ নাকি? দেখো তো নাচছে কেন? অদ্বৈত আচার্য গিয়ে বলছে, বা তোর কাঁদার কথা, তুই নাচছিস কেন? বলে কাঁদবো কেন? মহাপ্রভু যে বলল তোর সাত জন্ম মুখ দেখবে না তো দুঃখ হয় না? বলে দুঃখ কি? দুঃখ হতো যদি মহাপ্রভু বলতো কোনদিন দর্শন দেবে না, উনি তো বলেছেন সাত জন্ম পরে দেখবে। কি তার মানে দেখবে তো? তার মানে আমার দেখা আবার হবে তো? ভক্ত কি দাঁড়ালো দেখুন, মহাপ্রভু সঙ্গে সঙ্গে ডাক দিলেন, মুকুন্দ আজ্ঞে প্রভু, সাত জন্ম তো হয়নি। বলে হয়ে চলে এদিকে আসো। বলে কি করে হলো প্রভু? সাত মিনিট হলো না, সাত জন্ম কেটে গেল তোমার বিশ্বাসের জন্য। ভাগ্যই মা, বুঝতে পারলে? বিশ্বাস যদি না থাকে সাত জন্মেও হবে না, আর বিশ্বাস যদি থাকে সাত জন্মের কাজ এক জন্মে হইলো না। ভুলিবে জীবনে আমার জোরে বললেই রাগ হয়, মাঝামাঝি বলতে হবে, তাহলে দেখবেন একটা প্রেম থাকবে মধুর মধুর। বলো রাধা রানী কি, প্যারে প্যারে বলো, এসে যাবে রাধা রানী, কোনো চিন্তা নাই। এই যে হলো কি দেখুন, দরজা বন্ধ করে দিল, এইবার দুজনে পাহারা দিচ্ছে, ঘুমিয়ে গেলে সব যাবে, খালি ঝিমুনি চোখ পিট পিট করছে। এই আমার দিকে দেখা, তুমি এসো আমি যাই। মানে বৌমা যাতে বেরিয়ে না যায়, শিকল তুলে দিয়েও বিশ্বাস নাই, তাই পাহারা দিচ্ছে। কি রাধারানী ভাবছে, এর ভেতর দিয়ে আমি বেরোবো কি করে? তার চাইতে ললিতা এক কাজ কর, সে যে আমি নিয়েছি তৈরি হয়ে গেছি, চন্দন কাঠ দিয়ে চিতা সাজা, তার উপর আমি শুয়ে পড়বো, তোরা আগুন দিয়ে, তোরা আগুন দিয়ে দিবি, আমি মরতে চাই, আমি মরতে চাই। কৃষ্ণ দর্শন যদি না হয় বেঁচে থেকে ভক্ত মন্ডলী মায়েরা, একটাই মাঝখানে একজন আছে, কে বলুন তো? গুরু খুঁজতে কোথাও যেতে লাগে না, ভগবান খুঁজতে কোথাও যাওয়া লাগে না, শুধু কীর্তন শুনে এই অন্তর্নিহিত তত্ত্বটা বুঝে নেন, চোখের জল দিয়ে আপনি যেখানেই জন্ম নিয়েছেন সেইখানেই কাঁদেন, গুরু আপনাকে খুঁজছে, গুরু আপনাদের খুঁজছে, এসে কৃষ্ণ পাঠিয়ে। ঠিক তেমনি দরজা বন্ধ করে রাধারানী নয়নে জলে কাঁদছে, আর সেই ক্রন্দনে ঘটকের চোখে জল এসে গুরু, বৃন্দাবনের গুরুকে যোগমায়া যোগেশ্বর দেবী পূর্ণমা, যত এই পৃথিবীতে হরিভজন করে এখানকার কাজ শেষ করবে, এই গুরু সেই গুরুর হাতে তুলে দেবে, সেই যোগমায়া রাধারানীর হাতে তুলে দেবে, রাধারানী শ্রী গোবিন্দ দর্শন করিয়ে দেবে। ভক্তমণ্ডলী মায়েরা, সেই যোগমায়ার যে কত বয়স কেউ জানে না। যোগমায়া যোগেশ্বরী দেবী ভগবতী, যোগমায়া যোগেশ্বরী দেবী ভগবতী, যোগমায়া যোগেশ্বরী দেবী ভগবতী, যোগমায়া যোগেশ্বরী দেবী ভগবতী, যোগমায়া যোগেশ্বরী দেবী ভগবতী, যোগমায়া যোগেশ্বরী দেবী ভগবতী, ভক্ত ভগবানের মিলন করে তলাকোটি, ভক্ত ভগবানের মিলন করে তলাকোটি, যোগমায়া যোগেশ্বরী দেবী ভগবতী, যোগমায়া যোগেশ্বরী দেবী ভগবতী। বলো রাধা রমণ কি? আচ্ছা তুমি বলতে পারো, বাবা আজকে যদি বাজার থেকে লঙ্কা চারা আনি, যদি পুঁতে দিই, আগামীকাল লঙ্কা হবে? কতদিনে হবে? কতদিন হবে? মাস তিনেক তো লাগবে, তবে তো লঙ্কা। আর তার গাছের গোড়ায় তো জল দিতে হবে, সার দিতে হবে, খুঁটিনি দিতে হবে, তবে লঙ্কা হলেও হতে পারে, আবার নাও হতে পারে। আজকে দীক্ষা নেবার পরে কালকেই ফল পেতে চাই, কি করে জন্য হরিনাম করো বা আসবেই বিশ্বাস রাখো, গড়ায় জল দাও, চোখের জল দাও, ভজন করো, দেখবে তিনি তার কাজ, তোমার কাজ গাছ লাগানো, তার কাজ ফল দেওয়া। এই জন্য ঘটককে পাঠিয়ে দিয়েছে, রাধারানী বন্ধ দরজায় কাঁদছে, জটিলা ওরে ও জটিলা, এদের বাড়িতে কি সব ঘুমিয়ে গেল নাকি? আসলে মা মেয়ে যে পাহারা দিচ্ছিল না, কুটিলা বলে দিয়েছে মা সেই ঘাটের মরা বুড়িটা আসছে, ঘাটের মরা বুড়ি মানে দেখবেন যাদের বয়স হয়ে গেছে, এই আমাদের কেউ লোকে ঘাটের মরা বলে। কেন বলে জানো তো? আমরা নাকি লোকের ক্ষতি করি, কি ক্ষতি করি বলে, আপনারা যেরকম মগজ ধলাই দেওয়া শুরু করছেন, ছেলে মেয়েরা সব ঘর ছেড়ে পালাচ্ছে, তা আমরা বললাম আমাদেরকে বাদ দিয়ে যাদের মগজ ধলাই হচ্ছে তাদেরকে একবার জিজ্ঞাসা করুন তো কি কাজ চলছে। তো যারা হরি নামে বিহল হয়ে তিলক মালা গলায় নিয়ে নিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে তোদের কিরকম ধলাই দিয়েছে? তারা বলে পৃথিবীতে যদি এনাদের মতো মগজ ধলাই আরো কিছু জন্ম নেয় তবে আমাদের মতো ছেলে মেয়ের কল্যাণ হবে, কারণ এমন মগজ ধলাই না পৃথিবীর মানুষ। হরি পাদ পদ্মে যারা মতি ফিরিয়ে দেয় মগজ ধলাই দিয়ে, এমন ধলাই বারবার হতে, এমনটা নেই বলে তো আজ সব ঘাস কাটা গরু ছাগল ভেড়া কুকুরের মতো জীবন যাপন করছে, এও মা বাবাকে গালাগালি করছে, ওর ছেলে ওকে গালাগালি করছে, এ তো গরু ছাগলের, এর মাঝখানে যদি কেউ মানুষ হয় তাহলে বদলে গেল কেমন? তাই রাধারানী বলছে কি করে যাব, আমাকে চিতা সাজিয়ে দে, আমি মরতে চাই। যোগমায়া এসে গেল সেই বাড়িতে রাধারানীকে মুক্ত করার জন্য, গোবিন্দের সঙ্গে মিলন করিয়ে দেবে বলে। জটিলা কুটিলা বলে মা ওই বুড়ি এসে গেছে, তার চাইতে আমরা চোখ বন্ধ করে ঘুমিয়ে যাই, বুড়ি ডেকে ডেকে চলে যাবে, এরা চোখ বন্ধ করে দিয়েছে। বড়াই মা এসে গেছে, কিরে তোরা ঘুমলি নাকি? কুটিলা তখন ঘুমনার ভান করে বলছে, জয় মা গো। কই বলল দাইনি মা, দুর্গতি নাশিনি মা। ও মা, বুড়িমা তুমি কবে এলে? বুড়িমা তখন বলে, কুটিলা ঘুমিয়ে যাওয়া ভালো কিন্তু ঘুমানোর ভান করা ভালো না, যদি কেউ অজ্ঞানী হয় তাকে জ্ঞান দেওয়া যাবে, যদি কেউ জ্ঞান খাচ্চর তাকে সজাগ করা যাবে। কি সব জানার পরে বলবে কিচ্ছু করতে হবে না, কার্তিক মাসের নিয়ম খেতে হবে না, ভক্তি থাকলে সব, এ ছাগল খাবে আর ছাগল হবে, এদের মুক্তি কোনো কালে হবে না, শাস্ত্র মানবে না, আধ্যাত্মিক মানবে না, ভারতীয় বিধান মানবে না, ওকে জেলখানায় যেতে হবে না। এই জন্য ভক্ত মন্ডলী মায়েরা, রাধা মাধব কি ঘুমিয়ে যাওয়া ভালো ঘুমানোর ভান করা ভালো না, এই অভিনয়টা জীবনে সত্য হয়ে দাঁড়িয়ে। এই জন্য কুটিলা বলে, না না আমরা চোখ বন্ধ করে মা কালীর নাম করছিলাম, বলে সেটা তবু ভালো। তাহলে এদিকে জটিলা বলে, কথা বলছি প্রণাম করা হয়নি, প্রণাম কর। এদের হঠাৎ ভক্তি এসে গেল, মানে হঠাৎ মেঘ সেজে বৃষ্টি হয়, এরা আমাকে আদৌ সহ্য করতে পারে না, কিন্তু আজকে মা মেয়ে কিরকম প্রণাম। আপনারা দেখবেন অনেক সময় অনেক বাড়িতে দেখবেন, আমরা যাই তো, হয়তো বুড়িমা টুড়িমা আগেকার মায়েরা বাবারা প্রণাম করে তারা জানে, কিন্তু একালের যারা তারা তো শাড়ি পরেনি মা, আর তারা ভক্তি করবে? তারা এদিকে শাশুড়ি আমাদের কাছে একটু বেশ গর্ববোধ করবে বলে, বৌমা বৌমা ইনি পরম বৈষ্ণব প্রণাম কর। শাশুড়ি আবার বলছে, বৌমা প্রণাম কর। শেষকালে বৌমা তো ধার দিয়ে যায়, শেষকালে বৌমার কাছে গিয়ে Thank you. মানে ভূত মানছে, প্রণাম কর মানে তার প্যাস্টি চলে যাচ্ছে, যেমন একটা বউ মানছে সে নিচু হয়। আমরা তখন সে বৌমা শুনলো কি না, ধাক্কা খেলে তবু চলে গেল। যেই চলে গেল আমি তখন সেই ঠাকুমার কাছে গিয়ে বলছি, ঠাকুমা এই প্রথম ধাক্কায় কিচ্ছু হবে না, ও শুরু থেকে ধাক্কা মারা হয়। ও যখন ছোট ছিল ওর বাপের বাড়িতেও ধাক্কা মারেনি, আর তুমি আগে থেকেও রিহার্সেল দাও না আজকে স্টেজে কখনো এই জন্য আমরা এগুলো ধরতে পারি মা, ধরতে পারি। দেখবেন অনেকগুলো বাচ্চা আছে এতনা এতনা, তাদেরকে প্রণাম করালে সে আদৌ করে না, তার মা বাবা চেপে ধরছে কিছুতেই করল। আমি মা ওকে ছেড়ে দাও ছেড়ে দাও, তার মা তখন বলছে বাড়িতে করে, এখানে বাড়িতে যে করে হেতা করবে, তার মানে ও ওই জিনিস বাড়িতেও করে না এখানে। তাই ভক্তমন্ডলী মায়েরা বলো রাধা রানী কি, জটিলা কুটিলা প্রণাম করলো, অমনি যোগমায়া দেখে বলছে তোদের ভক্তি দেখে ভালো লাগলো, কিন্তু তোদের বৌমাকে দেখছি না কেন। কুটিলা তখন বলে শকুনের চোখ কোন দিকে থাকে, শকুন দেখেছে কিরকম বনি পাখির মতো না, ওরে বাবা মানুষ খেয়ে নেবে শকুন, সে কোথায় উড়ে আকাশে উড়ে, তার চোখ কোন দিকে থাকে, উড়ে সকলের ওপরে কিন্তু দৃষ্টিটা উপর দিকে নয়। যত তীর্থে ঘুরো আর নাম জপ করো লক্ষ্যটা ঠিক জায়গায়। কুটিলা বলছে ও মা এসব শকুনের দল, নানা কথা বলবে শেষকালে বউয়ের কথা না বলে ছাড়বে, দেখেছো বউ কথা বলছে কিরকম, আমাদের বুড়ি মা আমাদের ঘরের বউ কোথায় গেল কি করলো তাতে। দেখ কুটিলে মুখ সামলে কথা বলে, তুই কি ভাবলি সকলেই তোর মুখ নাকি, এরই মধ্যে ভুলে গেলি আমি না হলে তোর দাদার বিয়ে হতো, তোর মার তুই যেভাবে কীর্তি প্রচার রেখেছিস তোদের বাড়িতে কেউ মেয়ে দিত, আমি নিজে ঘটকালি করেছি, ঘটকালি করে ওই বউটাকে তোদের বাড়িতে দিয়েছি, তা বলে তার খোঁজ খবর নেব না, কেমন আছে বৌমা কোথায় গেছে, বাড়িতে আছে না বাপের বাড়ি গেছে। কুটিলা তখন বলে আসল জায়গায় যাওয়া ভালো, এ যা মুখ খুলেছে কোথায় আরো ঘরের কথা বলবে, চেপে গিয়ে অন্য কথা বলো, বুড়ি মা তুমি হঠাৎ রেগে গেলে কেন, বউ তো ঘরের মধ্যে, বউ ঘরে তাহলে বাদ থেকে শিকল তোলা কেন, সর্বনাশের চোখে কোনোটাও বাদ যায় না, এটাও দেখতে পেয়েছে। জটিলা বলতে যাচ্ছিল, কুটিলা বলে দাঁড়া তোমার যদি জ্ঞানগাণ্ড হতো এই লীলা হতো, দাঁড়া আমি বলেছি, বুড়ি মা কিছু মনে করো না, আজ কয়েকদিন দেখি আমাদের ঘরের বউ খালি কাঁধ। যোগমায়া বলে কোনো দোষ নাই কষ্ট নাই দুঃখ নাই শুধু কাঁধে, তুমি বলো তুমি তো বিয়ে দিয়েছো আমার দাদাকে দেখতে খারাপ না, বলে না কার্তিকের মা আমাদের কি কোনো অভাব আছে না, বলে না গরু বাছুর একটাও মরেনি, তারপর তাহলে বলো আমাদের ঘরের বউ কাঁদবে কেন, আর তুমি বলো এই যে আমার মা সতীলক্ষ্মী কত সুন্দর মা, আর তার পেটের মেয়ে, হ্যাঁ আমি ভাগ্যবতী এই জন্যই তো একবারে বিয়ে হওয়ার পরেই স্বামী হারিয়েছি, অল্প বয়সে স্বামী হারিয়ে বাপের বাড়িতে আছে আমার মতো ভাগ্যবতী, তাহলে আমরা থাকতে বউ কাঁদবে কেন। তা কাঁদার পরে কি করলি, আমি ভাবলাম ওই কাঁদে তো এই জন্য দরজা বন্ধ, বলে কাঁদে দরজা বন্ধ সঙ্গে কি আছে, তুমি বুঝবে না ময়লা কালো ময়লা চোখে পড়ে তো এই জন্য দরজা বন্ধ করে দিয়েছি, বাতাসও ঢুকবে না ময়লাও পড়বে না বউ কাঁদবে না। তার মানে কুটিলা বুঝিয়ে দিল কালো মানে শ্যাম, শ্যাম মানে ময়লা, বাতাস মানে তার বাঁশির শব্দ ব্রহ্ম ভেতরে ঢুকে যাবে, ঢুকে গেলে রাধারানী কাঁদবে যাবার জন্য ব্যস্ত হবে, তাই দরজা বন্ধ করে দিয়েছে। যোগমায়া গুরু হয়েছেন গোবিন্দের কৃপা, সে বুঝতে পারবে না। তোর মগজ কোন স্কুলে পড়েছিলি রে? ভালোই করেছিস, কেন ধুলো ময়লা পড়বে? বৌমা ঘরে থাক, আমি একটু দেখা করে আসি, তোরা মা মেয়ে বসে থাক। বুড়িও চালাকি করেছে, তোরা বসে থাক, দরজা লাগিয়ে দে, আমি ভেতরে গিয়ে বৌমার সঙ্গে দেখা করে আসি, বাইরে বের করলে ময়লা পড়বে আবার। এত বলি যোগ মায়া প্রবেশিলা ঘরে, এত বলি যোগ মায়া প্রবেশিলা ঘরে, এত বলি যোগ মায়া প্রবেশিল ঘরে, এত বলি যোগ মায়া চলে যা। কোন পাড়ার লোক উলুধ্বনি করলো, কারা করলো না আমি দেখতে যাচ্ছি। যারা করলো তারা আমাকে ভালোবাসে, যারা করে না তারা কুটিলার দলের লোক। উলুধ্বনি হরি ধ্বনি করিছে সব, যোগমায়া তো ভেতর ঢুকে গেছে না, ঢুকে দেখে রাধারানী কাঁদছে, উনন গড়ায় বসে, উননে জল ঢেলে দিয়ে ধুঁয়ো করে কাঁদছে। আর যোগমায়া গিয়ে বলছে, আহ মরণ দশা, কাঁদলে যদি ভগবান পাওয়া যেত, কত লোক কাঁদছে, কাঁদলে ভগবান মিলে না ভাই, কাঁদলে ভগবান মিলে না। তাহলে ঘর ছাড়লে কি ভগবান মিলে? না, ঘর ছাড়লেও ভগবান মিলে, ঘরে থাকলেও ভগবান মিলে। তাহলে কি চাই? শিখিয়ে যাই তোকে, এরে নন্দিনী, এরে নাতনি, শিখিয়ে যাই। কি জানিস? হরি নাম কৃষ্ণ নাম বড়ই তেত, ঠিক বলছিল হরিনাথ। কি আছে? যদু মধু মধু, ভালো কথা, ভালো লাগলো। হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধু, তারপরে একটা কি লাইন, যেই জন কৃষ্ণ ভজে সে বড় বোকা, সে বড় চতু। যোগমায়া বললেন, ওগোরাই কাঁদলেও হবে না, ঘরের বাইরে গেলেও হবে না, পাগল হলেও হবে না, বাউল সাজলেও হবে না। তখন বলে, হবে কি করে, হরি নাম গোবিন্দ নাম বড়ই মধু, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতু, সে বড় একটু চতুরিনী হওয়া চাই, চতুরিনী হওয়া চাই, একটু চতুরিনী হওয়া চাই, চতুরিনী হওয়া চাই, যদি পাবে নাগর কানাই চতুরিনী হওয়া চাই, যদি পাবে নাগর কানাই চতুরিনী হওয়া চাই, যদি পাবে নাগর কানাই চতুরিনী, ওই না যদি পাবে নাগর কানাই চতুরিনী হওয়া চাই। ভক্তমণ্ডলী মায়েরা, আগেকার দিনে জমিদার বাড়িতে যাত্রা হতো, তাই না? তা জমিদার বাড়িতে যাত্রা হচ্ছে, জমিদারের একটা ছেলে, শুনতে দেখো, জমিদারের একটা ছেলে যাত্রার দলে যে নায়িকা সেই মালবিকা, তাকে দেখে তার পছন্দ হয়ে গেছে। যাত্রা শেষ, সে গ্রিন রুমে গিয়ে ঢুকে ম্যানেজারকে বলছে, ম্যানেজার মশাই আপনি জমিদারের ছেলে না? ঠিক ধরেছে। আচ্ছা যিনি নায়িকা সেজেছিলেন আমি একটু ওনার সঙ্গে দেখা কর, একটু দেখা করিয়ে দেয়। তখন যাত্রার ম্যানেজার খালি হাসে আর পয়সা গুনে। আপনি হাসছেন কেন? আপনাকে বারবার বলা হচ্ছে আপনার দলে যে নায়িকা সেজেছিল মালবিকা, তার সঙ্গে আমি দেখা করব। সে আবার হাসে, আপনি হাসছেন কেন? বলে ওই তো বসে আছে মালবিকা। মালবিকা কিরকম বসে আছে জানেন তো? সে একটা মানে ওই এখন সব কি মুন্ডা প্যান্ট বেরিয়েছে, আগে তো ওটা ছিল না, সে হাফ প্যান্ট পরে একটা চেয়ারের উপরে বসে আছে। যে নায়িকা সে এরকম বসে আছে খাচ্ছে, আর যাত্রার ম্যানেজার বলে ওই তো মালবিকা বসে আছে। জমিদারের ছেলে বলে আপনি আমাকে ভেলকি দেখাচ্ছেন, যিনি নায়িকা সেজেছিলেন বলে আরে বাবা ওই তো। মানে আগেকার দিনে তো মেয়েরা যাত্রা করত না, সব ছেলেরা মেয়ে সাজিও। সে ছেলেটাই এমন মেয়ে সেজেছিল যে জমিদারের ছেলে তাকেই দেখে বিয়ে করার জন্য প্রস্তুত হয়ে গেল। এখন দেখে সেই মেয়েটা বসে বসে বিড়ি টানছে, সে দেখে লজ্জায় আর কথা না বলে গ্রিন রুম থেকে বেরিয়ে এসেছে। এসে বলল দুনিয়ায় এরকম চলছে ঠগবাজি, সাক্ষাৎ মেয়ে দেখলাম সে বিড়ি টানছে। তাহলে কি বললে? এলো নাটক, এই হলো অভিনয়, এ সংসারে ওরে ভাই অভিনয় কর, এটা আসল নয়, আসল যেটা বিড়ি টানছে ওইটাই আসল। এই সংসারে অভিনয় করবি, ভেতরে ভেতরে চোখ রাখবি, একদিন গোবিন্দই গুরু পাঠিয়ে দিয়ে তোকে ধরে নিয়ে যাবে তার কাছে। রে চোখের জলমচ, আমি যখন এসে গেছি তোকে আর কানতে হবে না, কৃষ্ণের মিলন হবে, তবে চালাকি করতে হবে, সংসারে চালাকি ছাড়া হরি ভজন হবে না। ভক্তমন্ডলী মায়েরা বলবে চালাকি? হ্যাঁ, রাধারানী সূর্য পূজা কোনোদিন করে না, কিন্তু সূর্য পূজার নাম করে গোবিন্দের সেবা করতেন, এটা মিথ্যে না। কালী পুজোর নাম করে কৃষ্ণের পুজো করতেন, এটা মিথ্যে না। গণেশ পুজোর নাম করে গোবিন্দের পুজো করতেন, ওটা মিথ্যে না। আপনারা মিথ্যে বলুন, গোবিন্দের জন্য বলুন, অপরাধ হবে না, কিন্তু নিজের জন্য যদি মিথ্যে বলেন অপরাধের শেষ হবে না। এই জন্য আত্ম প্রশংসা নয়, আত্ম প্রচঞ্চিত, অর্থাৎ আত্ম কীর্তন করুন, পরমাত্মার কীর্তন করুন, আপনার রাস্তা ক্লিয়ার হবে। রাধে এই রাধে আমি তোকে কৃষ্ণ মিলিয়ে দেব। তাহলে এই তো রাধারানী এক্ষুনি মিলন করে দিচ্ছে, তোকে বাইরে যেতে হবে না, ঘরে বসে কৃষ্ণ পাবি, আমি এনে দেব। কি করে হবে বুড়িমা? বলে তুই শুয়ে পড়। আমি শুয়ে পড়ব? হ্যাঁ, শুয়ে পড়বি, যন্ত্রণায় ছটফট করবি, অভিনয় করবি, আর বলবি রাতের অন্ধকারে আমাকে সাপে কেটেছে। বুড়িমা শেষকালে তুমি আমাকে মিথ্যে শিখালে, সাপে কাটলো না, আর আমি বলবো আমাকে সাপে কেটেছে? তুই কি জানিস সর্পের তত্ত্ব? তুই কি জানিস এই জগতে সাপ যদি কাউকে দংশন করে ওঝা এলে বিষ নামিয়ে দিতে পারে, সেবা চিকিৎসা করলে সে বেঁচে যাবে, কিন্তু কৃষ্ণরূপী কালো সর্প কৃষ্ণ কানাই যদি কাউকে কামড়ায় এ জগতের কোন ঔষধ কাজ করে না। তোকে তো দংশন করেছে শ্যামরূপ কালিয়া, না তুই বাঁচবি কি করে? তাকে এনে দেব, তুই শুয়ে পড়, মিথ্যে তোর বলা হবে না। তাহলে আপনারা একেবারে শেষের দিকে মূল তত্ত্বে পৌঁছে গেলে সংসার কেমন, সেখানে ভজন কেমন করবে। রাধা রানী শয়ন করলো বিছানায়, ললিতা তার মাথা নিয়ে কাঁদছে, হাওয়া করছে একশো কি, চন্দন দিচ্ছে একশো কি, আর বলছে রাধে আমাদের ছেড়ে মরে যাস না। এমন বেলা জটিলা খবর পেল, বৌমাকে সাপে কেটেছে, ছুটে এসে বৌমাকে কোলে নিল, নিয়ে বলছে বৌমা তুমি আমার সাত নয় পাঁচ নয় একমাত্র বৌমা, তুমি যদি মরে যাবে আমি আর কি নিয়ে বাঁচবো, সাপে কেটেছে তাতে কি আমি ওঝা আনবো তোমাকে বাঁচিয়ে দেব। রাধারানী চোখ বন্ধ রেখে হাতটা শাশুড়ির পায়ে দিয়ে বলছে, মা গো যেতে করি মানা, যেতে করি মানা, মা গো যেও না যেও না, আমি যেতে করি মানা, মা গো যেও না যেও না, আমি যেতে করি মানা, মা গো যেও না মা গো যেও না, আমি যেতে করি মানা, মা গো যেও না যেও না, যেতে করি মানা। কেন কেন বৌমা? বলে মা, ওঝা মানে পুরুষ মানুষ, আর নারী জাতি এতই পবিত্র, পর পুরুষের পরশ লেগে গেলে তার আর সতীত্ব থাকে না, পবিত্রতা থাকে না, তাই মরে যাব সেও ভালো, জীবিতং পঞ্চদিনা নিজ বিষ্ণু ভক্তস্য নতু কল্প সহস্রানি বিষ্ণু ভক্তিহীনস্যকে। এই যে বাঁচতে হয় পাঁচ দিন বাঁচো, সৎভাবে বাঁচো, ন্যায় ভাবে বাঁচো, অন্যায় ভাবে বাঁচলে বেশি দিন আয়ুকাল পেয়েও কোনো লাভ, আর যদি কৃষ্ণ বলে বাঁচো পাঁচ দিন বাঁচো তাতেই তোমার জীবন সফল। তাই রাধারানী বলে, মা মরে যাবো সেও ভালো, পর পুরুষের সমান নেব না, আমি যেতে করি মানা, আমি যেতে করি মানা, যেও না যেও না, মা গো যেতে করি মানা, মা গো যেও না যেও। দাঁড়া দাঁড়া দাঁড়া দাঁড়াও বৌমা, তোমাকে দরজা লাগাবার সময় আমার মাথায় ছিল না তুমি যে এত বড় সতী নারী। আমি কথা দিলাম মা, বৌমা আমি কথা দিলাম এই ব্রজবাসী সকলের সামনে, আমি কথা দিলাম আমার বৌমার সতীত্ব রক্ষার জন্য, আমি মেয়ে ওঝা যেখানে পাবো না। তবে আমি এখানে যারা আছেন ব্রজবাসী, আমি অনুরোধ করব দয়া করে আপনারা আমাকে একটা ঠিকানা দেন, মেয়ে ওঝা কোথায় পাবো, আপনাদের কারো জানা থাকলে বলুন, মেয়ে ওঝা আমার বৌমা পুরুষ ওঝা নেবে না, বলুন দয়া করে, কেউ জানে? আপনারা তো আমার চেয়ে আমার বৌমাকে বেশি ভালোবাসে, আপনারা একটা ঠিকানা দিতে পারেন না? হেনাবেলা বিন্দা দূতি বলে, বারে বার একজন সতী নারীর খবর আছে, শুনো ও জটিলা। বলে কি? আমার হাতে একজন মেয়ে ওঝা আছে, বলো তার নাম, বলো নাম তার গার্গী, কুমারী বেলাতেই বিষ নাবাত, এখন তার বিয়ে হয়ে গেছে, তবে কয়েকদিন দেখছি বাপের বাড়িতেই আছে, আসতে চাইবে না, অনুরোধ করে যদি বলো দেখো আসলেও আসতে পারে, বৌমা বাঁচলেও বাঁচতে পারে, জটিলার দেরি করে তাহলে যাই সেই ওঝা আনিবারে। ভক্তমণ্ডলী মায়েরা, ওঝা কিন্তু অন্য কেউ নয়, মেয়ে ওঝা অন্য কেউ নয়, সেই গর্গমুনির বাড়িতে স্বয়ং কৃষ্ণকে মেয়ে সাজিয়ে বসে যোগমায়া সেইটা ফিট করে দিয়েছে। কেন জানেন? রাধারানী যেই মরতে যাচ্ছে, যোগমায়া লাঠি ধরে কৃষ্ণের কাছে গেছে, হত ছাড়া বাঁশি বাজাবার জায়গা পায়, এমন বাঁশি বাজিয়েছ রাধারানী আসতে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে, এখন চিতা সাজিয়ে মরতে যাচ্ছে, তোমার কোনো খবর নেই? কৃষ্ণ বলে, আমি কি করব? বলে, তুমি ছাড়া হবে না উপায়, চলো যাবে, চলো কি করে যাব? ওঝা সেজে যাবে, কি করে যাব? আমি পুরুষ ওঝা। বলে, না মেয়ে সাজবো, আমি মেয়ে সাজবো, সাজিয়ে দেব। এবার শুরু হলো সাজা, কৃষ্ণ বলছেন তাহলে তুমি সাজিয়ে দাও, যোগমায়া সাজাচ্ছেন কৃষ্ণকে গার্গী রূপে, মেয়ে ওঝা রূপে, আহা সাজল সাজল গার্গী রূপে, নব ঘন আমি সন্তুষ্ট হয়েছি, এখন শাড়িটা পরে নিলে বাঁচি। ও যোগমায়া, এই কাঁচি নিয়ে এসো, কাঁচি নিয়ে এসো, এই শাড়িটা কাট। মানে কৃষ্ণকে শাড়ি পরানো হচ্ছে, এই শাড়ি বেশি হয়ে গেছে, কাট। যোগময় বলে শাড়ি তো কোনোদিন বেশি হয় না, তো মাপের শাড়ি। বলে তাহলে এতটা বেশি হলো কি? বলে বেশি কি এখনো পরা হয়, মানে কোমরটা জড়িয়েছে, ঘোমটা দিতে হবে জানে। সে পরেই বলছে শাড়ি কেটে দাও। কি যোগময়া বলে, এই করে তুমি বাঁশি বাজাতে ভালো পারো, গরু চড়াতে পারো, নারী ধর্ম কি জানো? কি সাজল গার্গি দেশে নব ধন আরে সাজল গার্গি দেশে নব গণ সাজল হাসছেন কেন? ভালো লাগছে? মানে আমাকে ভালো মানাচ্ছে না, কি করবো বলুন? বিধাতা করেছে কালো, আমি করব। আমি তো রাধা রানী নয় মা, তাই সাজল গার্গি দেশে নব ধন আরে সাজল গার্গি দেশে নব ধন সাজল অপমান দেবী। এটা কি আমার দোষ? এত স্বর্ণকারের দোষ, ভালো করে তৈরি করতে পারে। ভালো লাগছে না? আরে বাবা, কত পছন্দ করে শ্যাম সুন্দর কুণ্ডল পরলে, মাথায় ঘোমটা দিলে, সতেশ্বরী হার পরলে, কি অপূর্ব লেগেছে। শ্যাম তো মনমোহিনী, এমন কোন রূপ নেই যা তিনি সাজলে খারাপ লাগবে। যেটাই সাজবে, যখন তিনি পুরুষ তখন তিনি সম্রাট, সব পুরুষের পুরুষ। যখন তিনি রমণী সাজে, সব রমণীর মণি, তিনি রমণী মোহন। সাজল গার্গি দেশে নব ঘন সাজল গার্গি দেশে নব ঘন সাজল গার্গি দেশে নব ঘন অতি অনুপা দেখো দেখো ব্রজবাসী অতি অনুপা জল গার্গি দেশে নব ঘন আরে সাজল গার্গি দেশে নব ঘন সাজল গার্গি দেশে নব ঘন ঘন শ্যাম নব ঘন শ্যাম নব ঘন যোগমায়া। আমার তো তর্ষ হচ্ছে না, ধৈর্য ধরছে না, এত সুন্দর সেজেছি, এবার রাধা রানীর কাছে চলি। এই এই এই এই মেয়েটা কি করছিস? আরে শাড়ি তুলে কি করছিস? আসলে ব্যাপারটা অন্য কিছু নয়, কয়লার ময়লা কি কোনোদিন যায়? পুরুষের অভ্যাস ডিং ডিং করে যাওয়া, আর মেয়েরা কিরকম চলে জানে? এনারা বৌমা চিনবে? আরে যে মেয়েরা গজগামিনী, গজগামিনী কিরকম? গজ মানে হাতি, গামিনী মানে চলা, হাতি কিরকম চলে ডিং ডিং করে? নুন জেলে দিয়ে তেল আনতে যাবে, কড়া পুড়ে যাবে, তা বলে এরকম না। গজগামিনী মানে ছন্দে ছন্দে যাওয়া, অনেকে দেখবেন দুম দুম করে পায়ের শব্দ হবে, দুম দুম করে, এরা সব পেঁচাহীন অলক্ষী। কেমন? পায়ের শব্দ হবে না, কথা বললে অন্য লোক শুনতে পাবে না, যাকে বলবে সেই শুনবে, হাসলে ৩২টা বেরোবে না, ঠোঁটটা হাসবে, দাঁত বেরোবে না, এরকম কি? তাই ভক্ত মন্ডলী মায়েরা রমণী গজগামিনী, তাই যোগমায়া বলছে সেরকম অভ্যাস করো। এইবার আপনাদের বলবো যারা গালে হাত দিয়েছে, এই শেষকালটায় বলে দেন তো, মেয়েরা কোন পা আগে ফেলা, সব পা, বাম পা, আর পুরুষ দুই পা, ডান পা। তাহলে আমি তো পুরুষ, তাহলে আমি কি করে বাম পা করবো? যোগমায়া বলে অভ্যাস যোগে নয়, অভ্যাস যোগ এমন একটা যোগ যে মানুষ কি না, তাই অভ্যাস করো, চলা প্র্যাকটিস করো। তাহলে করি, তারপর গোবিন্দের বেশি দেরি লাগলো না, কি করলো জানে? চলে না গর দিদি, দেখো দেখো ব্রজবাসী অতি জন পা, কার্তিক মাসে নিরামিষ খেতে হয়, অনেকে বলে নিরামিষ খেলে আন্তিক রোগে মরে যাও, অভ্যাস করলে কি না হয়? ভক্তমন্ডলী মায়েরা হরিনাম শুনে অনেকে কি বলে জানে? আগে ভোগ পরে ত্যাগ, পরে মরে যাওয়ার কাল পর্যন্ত কেউ ত্যাগ করবে না, অভ্যাস করতে হবে, যেটা একদিন ছেড়েই চলে যেতে হবে আজ থেকে ছাড়ার অভ্যাস করতে হবে। এই যে ঘর ছেড়ে চলে এসেছে, প্রতিদিন আসুন দিকে এক মাস কার্তিক মাসে ভগত কথা শুনুন, দেখবেন আপনাদের ইচ্ছে হবে দূর ছাই বাড়িতে না যাওয়াই। এটা অভ্যাস, এটা আমরা বুঝেছি, বহু মানুষ তাই করেছে, এক মাস নিরামিষ খেতে গিয়ে এক জনম নিরামিষে ডুবে গেছে। এক জমিদার বাবা, শুনে নেন কথাটা, এক জমিদার বাবার তিন ছেলে, কাকে জমিদারি দিয়ে যাবে পরীক্ষা করছে, বড় খকাকে, মেজ খকাকে, ছোট খকাকে বলবো ছাগল নিয়ে, ছাগল ছাগল একটা ছাগল আনলো। জমিদার বাবু বলল, এই ছাগলটাকে যে খাইয়ে খাইয়ে পেট ভরিয়ে দেবে, আমি কিছু দিলে আর সে খাবে না, তাকেই জমিদারি। কে আগে পাবে? বড় ছেলে। বড় ছেলে, তুমি কদিন নিয়ে যাবে? বলে, বাবা আমি ছাগলটাকে 10 দিন নিয়ে যাব, এমন খাওয়ান খাওয়াবো পিছন দিয়ে হয়ে যাবে, ও আর খেতে চাইবে না। 10 দিন ছাগলটাকে নিয়ে গেল, পেট ভরে উত্তম মধ্যম খাওয়ালো, ছাগলের পিছন দিয়ে হয়ে যাচ্ছে, তবু খেয়ে যাচ্ছে। বড় ছেলে বলে, এখনো খা, জমিদারি পেয়ে গেলে আরো খাওয়া। খেয়ে যা, ছাগল খেল। মা গো, 10 দিনের মাথায় জমিদারের রাজপ্রাসাদের লোক ধরে না, এই দৃশ্যটা দেখার জন্য পরীক্ষাটা হবে, ছাগল খাবে কিনা, জমিদারি পাবে কিনা। এই ছাগলকে নিয়ে জমিদার বসে আছে, ছাগলকে বড় খোকা টানতে টানতে নিয়ে আসছে, ছাগল আর নড়তে পারে না আর এত খাইয়ে যায়। সকলেই দেখে বলছে, এ বড় ছেলেই জমিদারি পাবে, ছাগল নড়তেই পারছে না। এইবার ছাগলকে টেনে টেনে আনলো জমিদারের কাছে, জমিদার দুর্বা ঘাস, কচি কচি দুর্বা ঘাস, দুর্বা ঘাস লাল লাল দেখতে না, একবারে সবুজ। ছাগল গরুর কাছে প্রেমের বস্তু, কি সে ছাগল দেখে বলে, এ খাবার কতদিন খাই, অথচ পিছন দিয়ে হয়ে যাচ্ছে, বেইরে যাচ্ছে, পেট ফুলে গেছে, সে তবু কচি ঘাস দেখে জমিদারের হাত থেকে ছাগল ঘাস খেতে যাচ্ছে। বড় ছেলে বলে, ছাগল তো ছাগল, কত ছাড়া, 10 দিন ধরে এত খাওয়ালাম, তবু ওইটুকু না খেলে চলছে। জমিদার বলে, বড় খোকা তোর জমিদারি গেল, মেজ খোকা ঠেক দেবার কোনো দরকার নাই, জমিদারি তুই পাবি, বাহ। আর এদিকে মেজ ছেলে, তুই কতদিন নিয়ে যাবি ছাগলটা? বলে, 8 দিন দিলে হবে, দাদা 10 দিন নিয়েছিল, আমি বুঝে নিয়েছি 8 দিন দিলে হবে, যা নিয়ে যা, 8 দিন পরে আসবি, পরীক্ষা হবে। 8 দিন পরে ছেলেটা, মেজ ছেলেটাও ওই রকম খাওয়াল, ছাগল বাবার হাত থেকে আবার খেতে যায়, মেজও কেটে গেল। এইবার ছোট, লোকে বলছে, ছোট খোকা ছাগলকে না খাইয়ে নিজে খা, কারণে ছাগলের জাত শুধু খাবে, অতএব যে তার আশা নাই, তুই নিজে খা, বেঁচে থাক। কিন্তু ছোট ছেলে ছাড়লো না, সে বলে, বাবা 8 দিন লাগবে না, লাগবে না 10 দিন, 6 দিন দেন, আমাকে 6 দিন দিয়ে দেন। ছোট ছেলে 6 দিন নিয়ে গেল, 6 দিনের মাথা সেই জমিদারির সভায় কানায় কানায় লোক ভরে গেছে, তিল রাখার জায়গা নেই, কেন? এই দৃশ্যটা দেখার জন্য, ফাইনাল হবে কে জমিদারি পাবে। ছোট ছেলে অনেকক্ষণ আসছে না দেখে টান টান অবস্থা, সকলে বলে, বোধহয় ছাগল পালিয়ে গেছে, সেও পালিয়ে গেল, নাহলে ছাগলও আসে না কেন, তার মালিকও আসে না কেন, হঠাৎ দেখে কতক্ষণ পরে ছাগল আসছে, তারও অবস্থা খারাপ। ছাগলকে তুলে আনলে বোধহয় তার ভালো, চলতেই পারে না, এ ধারের পেটে ধারে, ও ধারের পেটে, পেটে কিচ্ছু নাই, সে আর নড়তে পারে, একবারে লোপে শেষ। এইরকম করে ঢুকলো জমিদার, তখন ফিক করে হেসে ফেলেছে, হতভাগা, এ ছোট ছেলের মাথায় কিচ্ছু নাই, আরে তুই দেখলি যে তো দুই দাদা পেট ভরিয়ে খাইয়ে তবু ছাগল খায়, তুই বেটা না খেয়ে দিয়ে রেখেছিস, ও তো এখনই ছুটবে খাবার জন্য ছুটবে। তো তখন ছোট ছেলে বলছে, বাবা, বলে কি রে, পরীক্ষা করব, করার আর লাগবে? ছোট ছেলে বলে, করো, পরীক্ষা করো। তো বাবা সেই রকম নরম নরম কচি কচি দুর্বা ঘাস বের করেছে এক মুঠো, যেই বের করেছে ছাগল বলে, ওরে আমার ওরে আমার মিষ্টি রে, সে যেন এক জন্ম খেতে পায় না, একবারে যাই যাই করে তো। মানে এক পা এগিয়েছিল, তিন পা পিছিয়ে। ছাগল ঘাস দেখে এক পা এগিয়েছিল খাবে বলে, ওই ছোট বাবুকে দেখে বাবা বলে, ব্যাপার কি হলো, একি শৃগাল দেখেছে নাকি? বাবা তখন বলে, দাঁড়াও আপনারা হাসবেন না, আমি আবার একবার পরীক্ষা করব। ওরে ছাগল রে, তুই কেন মরে যাবি বাপ, খাওয়া শুরু কর। সে আবার দিয়েছে, ছাগল আবার আনন্দে এগিয়ে যাচ্ছে। মানে ছোট ছেলের দিকে ছাগল যেই দেখে আর এগোয় না, বরং পিছিয়ে পালিয়ে যায়। বাবা তিনবার পরীক্ষা করলো, ছাগল একই রকম, এগোয় যতটা পিছয় বেশি। তখন সকলে বলল, কেসটা কি, ছাগলের পেটে কিছু নাই, অথচ খেতে না গিয়ে পিছিয়ে যায় ব্যাপারটা। তখন বাবা বলে, ছোট খোকা কি জাদু খেল দেখালে, এরে এ জমিদারির অধিকার তো তোকেই দিতে হবে। বলে, বাবা আপনি যদি পরীক্ষায় আমাকে দেখেন যে আমি জয়লাভ করেছি তাহলে আমি দেন। বলে, হ্যাঁ রে, এ জমিদারি তোর, কিন্তু প্রশ্ন, এই সকলে কিরকম টান আপনারা কি জানতে চাইবেন? হ্যাঁ, আমিও টান টান অবস্থা, সবাই জানতে চায় কি করে এই অসম্ভবটা সম্ভব হলো, ছাগল খেতে চাইলো না কেন? তখন ছোট ছেলে এইবার ক্লিয়ার করে বলছে যে ছাগল খাচ্ছে না কেন। বলছে, বাবা আমি যখন দেখলাম যে দাদা আর মেজ দাদা এই দুই দাদা খাওয়ালো গাদা গাদা, কিন্তু তবু ছাগল খেতে যাচ্ছে, আমি তখন এর জাত বুঝে নিলাম, এ ছাগলের জাত, এ কোনোদিন না বলবে না, যত পাবে তত খাবে, পিছন দিয়ে হয়ে যাবে তবু সামনে ছাড়বে না। কি, আমি এর জাতটা বুঝে নিলাম, আমি একে ছদিন নিয়ে গিয়ে ঘাস খড় বিচালি কোনো কিচ্ছু খাওয়াই না। হ্যাঁ, তাহলে তুই খাওয়ালি কি? বলে, উত্তম মধ্যম। বাবা বলে, সে খাবার কোন বাজারে পাওয়া যায়? বলে, বলে বাবা ওই এক হাতে আপনার মতো কচি ঘাস নিয়েছি, বাঁ হাতে ডান হাতে লাঠি নিয়েছি, ও যখনই খেতে চায়, ও যখনই খেতে যায়, এই ছদিন শুধু খাইয়েছি, এখন আমার হাতে কোনো লাঠি নাই, আছে কি লাঠি নাই, তবু আমাকে দেখে তিন পা পিছিয়ে যাচ্ছে। তার মানে ও মনে করেছে বোধহয় আবার দিল। আমরা হাসলাম, ধান গাছের মতো দোলা দিলাম, কিন্তু কি পেলাম, এর নাম হলো অভ্যাস যোগ। আমাদের মন হলো এই ছাগলের মতো, যত পাবে তত খাবে আর চাই, এর চাওয়ার শেষ নাই, পাওয়ার শেষ নাই, এর মুখে মুখে বাড়ি মারতে হবে, অভ্যাস করতে হবে উপদেশের বাড়ি মেরে, তবে কোনদিন ওগুলো খাবে না যেগুলো ভগবান খায় না, ওর দিকে তাকাবেই না, ওর দিকে তাকাবেই না। এই যে এত উপদেশ, ঘন্টা তিনে কীর্তন গাইলাম, যদি রেকর্ডিং করে রাখেন তাহলে ধরতে পারবে, তিন মিনিটের কথা যদি কেউ ধরে রাখতে পারেন জীবন মালামাল হয়ে যাবে, রাষ্ট্রপতি প্রণাম করবে আপনাকে, আপনি গামছা পরে থাকবেন যদি এটা ধরতে পারেন। এই পৃথিবীর এমন কোন মানুষ নেই, এমন কোন দেবতা নেই যে আপনাকে নমস্কার করবে। রাজা পর্যন্ত আপনার ঝুলি কাঁধে নিয়ে নিল। বড়ই অপরূপ ভাই রে, বড়ই অপরূপ লীলা, রাজা হইয়া কাঁধে বহে বৈষ্ণবের ছোলা। এই সেই হরিনা, চিরকালের চিরসত্য, চিরন্তন নিরন্তর। তাই অভ্যাস করলে মানুষ কি না পায়, সব সম্ভব। তবে কি এই উপদেশের বাড়ি, এই জ্ঞানের বাণীগুলি মারতে হবে। যখনই মনরূপী ছাগলটা লোভের দিকে যাবে, তখনই উপদেশের বাড়ি মারতে হবে। ওরে তুই মানুষ, তোর এই কাজ করা উচিত। ওরে বো গোবিন্দ, আমার শাড়ি পরলেন, কুণ্ডল পরলেন, এখন নারীর মতো চলায় অভ্যাস করলেন, এইবার গর্গমুনির বাড়িতে বসে গেলেন ধ্যানমগ্ন হয়ে। এমন বেলা জটিলা, বৌমার জন্য মেয়ে ওঝা আনতে এসেছে। হেন বেলা জটিলা, দ্রুত গতি হই শ্যামের চরণে পড়ে কাঁদিয়া কাঁদিয়া। ধরি তোমার চরণ ধরি, ধরি তোমার চরণ ধরি, কৃপা করো গার্গী মুনি। শ্যামকে চিনতে না পেরে গার্গী দেবী মনে করে তার চরণে প্রণাম করছে। ভগবান কৃষ্ণ বলে চেপে ধরব গলাটা, সে আবার এক কাণ্ড ঘটবে তার চাইতে। এই যে মা, মা এ আপনি কি করছেন, আমাকে প্রণাম করছেন কেন, আমি তো আপনার মেয়ের মতো, আমাকে অপরাধী করছেন কেন? জটিলা বলে, তুমিও মেয়ে, আমার ঘরেও একটা মেয়ে, তার মুখে আগুন দেওয়া দরকার, ঝগড়া ছাড়া আর কিচ্ছু বোঝে না। আর তুমিও একটা মেয়ে, পরের উপকার ছাড়া কিচ্ছু বোঝো না। তুমি নাকি পরের বিষ নামিয়ে দাও, জ্বালা যন্ত্রণা কমিয়ে দাও। তাই আমি এসেছি মা, আমার বৌমাকে গত রাত্রে সাপে কেটেছে, চলো মা আমার বাড়িতে চলো, তার বিষ নামিয়ে দেবে, চিরঋণী হয়ে থাকবো তোমার কাছে। গোবিন্দ বলল, লাইনে এসেছে, লাইনে এসেছে। তা দেখো মা, কিছু মনে করুন না মা, আপনি ঠিকই ধরেছেন, কার মুখে শুনেছেন জানি না, আমি বিষ না বা সেটা কুমারী বেলা করেছিলাম, কিন্তু বিয়ে আমার হয়ে গেছে, আপনারা তো জানেন শ্বশুর বাড়ির ব্যাপার স্যাপার, কুমারী বেলা এদিক ওদিক হয়, কিন্তু বিয়ের পরে যদি কেউ এদিক ওদিক হয় স্বামী আর নেবে? তাই আমার স্বামী আছে। গোবিন্দ বলে, আমার স্বামী যে কেসে তো তোমরা জানো, রাধারানী আমার স্বামী। কিন্তু জটিলা তো চিনতে পারছে না যে নাগো, তিনি ভাবছেন নাগরিণী গার্গী দেবী। তাই বলছে, মা কি তোমার অসুবিধে বলো, বলে অসুবিধে একটা তাহলে খুলে বলি। কুমারী বেলা আমি বৃন্দাবনে জন্ম নিয়েছি, আসল ব্যাপারটা অন্য কিছু নয়, এই বৃন্দাবনে একটি কালো করে ছেলে আছে, তার নাম আমি আপনারা জানেন, গায়ের রং কালো, মাথায় ময়ূরের পাকা, হাতে একটা বাঁশি, তাকে চেনেন? হ্যাঁ, সেই প্রেমেই তো আপনারা গেছেন, নালে এত রাত্রে ঘর ছেড়ে কদম তলায় আছেন। বলো রাধা রানী কি? জয় হো! তাহলে ভক্তমন্ডলী মায়ে মেয়েরা তখন জটিলা বলছে কিছু মনে করো না মা, সে ছেলেটা কি করে? তখন কৃষ্ণ মেয়ের রূপ ধারণ করে বলছে সেই ছেলেটাকে আমার ভয়, রাস্তা ঘিরে দাঁড়াতো, বাঁশি বাজিয়ে অন্য মনস্ক করে ছেড়ে দিত, আমাদের ননি চুরি করে খেত, এখন আমার বিয়ে হয়েছে, যদি তার সঙ্গে দেখা হয়ে যায় রাস্তা, যদি কিছু করে আর কি আমি সংসার করতে পারবো? জটিলা দাঁতে দাঁত চিপে বলছে সেই ছেলেটার জন্যই তো আমার সংসারে এত অনিষ্ট। আমি তোমাকে কথা দিলাম মা, আমি তোমাকে কথা দিলাম, ওই ছেলেটার সঙ্গে যদি দেখা হয় কিচ্ছু করতে পারবে না, আমি সঙ্গে থাকব, নিয়ে যাব আর দিয়ে যাব, ও কিচ্ছু করতে পারবে না। শ্যাম বলে তবে চলো খাল কেটে কুমির নিয়ে চলো, তুমি যে কাকে ছেড়ে কাকে নিয়ে যাচ্ছ পরে টের পাবা। কি এইবার সে শ্যামকে চিনতে পারলো না, নিয়ে যাচ্ছে জটিলা আগে আগে যায় আর কৃষ্ণ পিছনে পিছনে যায়। ও গো গার্গী লইয়া জটিলা যায় আপন ভবনে, গার্গী লইয়া জটিলা যায় আপন ভবনে, ও গো গার্গী লইয়া জটিলা যায় আপন ভবনে, গার্গী লইয়া জটিলা যায় আপন ভবনে। আসলে এমন আনন্দে মেতে উঠেছি, জটিলার গায়ে ধাক্কা লেগেছে, জটিলার সন্দেহ হয়েছে। সে তখন বলে মা একটা কথা বলবো। কৃষ্ণ বলে বলু। আচ্ছা তুমি সত্যি করে বলো তো মা, বুকে হাত দিয়ে আগে কি বলতে চাই কে জানে, আগে কি বলবো, তুমি মেয়ে মানুষ তো? শ্যাম বলে কোন গলি দিয়ে পালাম, এত ধরে ফেলেছে, ষোলো আনা তো আর বাকি নেই, তার মানে ধাক্কা লেগেই টের পেয়ে গেছে আমি পুরুষ মানুষ। যেতে গিয়ে ভাবলো পালালেও কিচ্ছু হবে না, তার চাইতে একটু কথা কয়ে দেখি না। এই যে জটিলা মা, আমি বাড়ি ফিরে যাব, আপনার কাজ আমার দ্বারা হবে না। আচ্ছা আপনি বলুন তো কিরকম মেয়ে মানুষ, কোন খড়াকে যদি কেউ বলে তুমি খড়া তো, সে কি বলবে? খড়াকে দেখছে যে সে এটা তো আপনি দেখতে পাচ্ছেন, তবু কি তাকে বলা মা তোমার কি পা খড়া? তাহলে যিনি বলছেন আমার মনে হয় উনি অন্ধ। এই যে আপনি আমার মতো জল জ্যান্ত একটা মেয়েকে আপনি বলছেন আমি মেয়ে কি না? আসলে অভ্যাস নাই তো, কত রকম যে কি ঘটে যাচ্ছে বিধাতার ইচ্ছায় দেখেনি সেই ভাবে। তা বলছে আপনি তো দেখতে পাচ্ছেন আমি জল জান, আপনি বলছেন আমি মেয়ে মানুষ নয়। শ্যাম বলে এই তালে সত্যটাই বলে দিই, নয় তো নয়, আমি মেয়ে নয়, মানে ওটাই যে সত্যি সে তো জটিলা ধারে কাছে যেতে পারে না। সে বলে কেন পাপ করব, সত্যিটা ঝেড়ে দেব, কি সুযোগ পেলে যে যার কাজ সে তার করে নেয়। কি তুমি বলছো আমি মেয়ে নয় তো নয় নয়, এই চললো তোমরা তবু ভালো মেয়ে, এই যে তোমাদের এত বয়স হয়েছে তবু এরকম বলতে পারো, সাক্ষাৎ মেয়ে মানুষকে বলো আমি মেয়ে কি না? জটিলা বলে বালাই স্যার আমি তোমায় বলে খুব খারাপ কাজ করেছি, মা ক্ষমা করো, তুমি সাক্ষাৎ মেয়ে, তাহলে আপনি বললেন কেন আমি মেয়ে কিনা, কিছু মনে করো না মা। এই যে ধাক্কা যখন লেগে গেল আমার জন্য মনে সন্দেহ হল, আসলে মেয়েদের শরীর তো কোমল, কোমল মানে বুঝেন তো শক্ত, ও কোমল মানে নরম, আর পুরুষের দেহ তো পাথরের মতো, এই ধাক্কায় বুঝে নিয়েছে যেহেতু শক্ত শরীর তার মানে মেয়ে নয়, এই জন্য এই জন্য আমার সন্দেহ। তখন গোবিন্দ একটু অভিনয় করে বলছে, মা আপনি ঠিকই করেছেন, আসলে কি জানে এখানে অনেক মেয়েরা আছে, সব মেয়ের ভাগ্য তো আর এক হয় না মা, যে মেয়েদেরকে কোনোদিন রোজগার করতে হয় না, যে মেয়েদেরকে কোনোদিন পরিশ্রম করতে হয় না, না না না না, যে মেয়েরা কোনোদিন হাতে যায় না বাজারে যায় না, যে মেয়েদেরকে সংসারের ভার নিতে হয়, যাদের দাস আছে দাসী আছে, কাঠের চৌকাঠের বাইরে যায় না, সূর্যের আলো গায়ে পড়ে না, কোনো দুঃখ তাদেরকে লাগে না, তাদের শরীর তাদের মন কোমল থাকে, কিন্তু যে মেয়েকে সংসার চালাতে হয়, সব দায়িত্ব মাথায় নিতে হয়, কে দুঃখে মরছে কে জ্বালায় মরছে কে যন্ত্রণায়, লোকের বোঝা বইতে হয়, বিষয়ের জ্বালায় বিষ পান করে কেউ যদি মরে যায় তার বিষ আমাকে খেতে, আমি কি এসব জানি মা, চোখে জন্ম চোখ চল, কিন্তু মা একটা কথা বলি মা, তুমি যেতে যেতে দাঁড়িয়ে গেলে কেন, ধাক্কা লেগে গেল তো এই জন্য, জটিলাকে কৃষ্ণ বলছে আপনি দাঁড়িয়ে গেলেন বলেই তো ধাক্কা লেগে গেল, জটিলা তখন বলছে তুমি যে কালো ছেলেটার কথা বলেছিলে না, আমার মনে হয় সেই ছেলেটা এই কাছাকাছি কোথাও আছে, কৃষ্ণ বলে ঘুরে ফিরে তো আবার সেই একই কথা, তার মানে আমি যে এক হাত দূরে দাঁড়িয়ে আছি চিনতে পারি, বলে মা কাছাকাছি নয় একবারে এক হাত দূরে, বলে মা তুমি জানলে কি করে সে ছেলে কাছাকাছি আছে, বলে দেখো কেমন ময়ূরী নাচে ময়ূর নাচে ওই তোমালে ডালে বসে বসে, ময়ূর নাচে ওই তোমালে বসে বসে ময়ূরী নাচে, ময়ূর নাচে ময়ূরী নাচে ওই তোমালে ডালে বসে বসে, ময়ূর নাচে ময়ূর নাচে তোমালে ডালে বসে বসে, ওই যে কৃষ্ণ বৃন্দাবনে এলেই ময়ূর ময়ূরী নাচে, কপট কপটি গান গায় ভমরেরা গুঞ্জন করে, তার মানে কৃষ্ণ আছে, কৃষ্ণ আছে এই কাছে পিতে, কৃষ্ণ আছে কৃষ্ণ আছে। তখন গোবিন্দ বলে, মা গো কাছে পিতে নয় এক হাত দূরে, মানুষও বুঝতে পারে না যে ঈশ্বর তার নিকটে আছে, সে মথুরা যায় গয়া যায় বৃন্দাবনে যায় বদরিকাশ্রমে যায় আবার ঘুরে ফিরে সংসারে আসে, শান্তি কোথাও পায় না, কেন সে বুঝতে পারে না কৃষ্ণ তার নিকটে আছে। ভক্তমণ্ডলী মায়ের একটা কাহিনী বলি শেষ করে দিই, সেটা কি, এক যা সওদাগর ধার্মিক সওদাগর, তিনি কলিকাতা যাচ্ছেন ব্যবসা করার জন্য, একটা চোর জানতে পেরেছে আস্তে ওর কাছে মোহর আছে সেগুলো নেওয়ার জন্য, সে চোর সাধু সেজে ওই সওদাগরের সঙ্গ নিল, নিয়ে যাচ্ছে একটা ধর্মশালায় রাত কাটাচ্ছে, সাধুও শুয়ে পড়ল চোরও শুয়ে পড়ল, তবে মায়েরা জানে ভক্তরা জানে চোর কি ঘুমোয়, সে তো চুরির জন্য ভান করে শুয়ে থাকে, এইবার কি হলো না যেই সওদাগর ঘুমিয়ে গেছে চোর রাত্রিবেলা উঠে মোহর খুঁজছে, বুক টিপছে পেট টিপছে কোমর টিপছে বিছানা তুলছে বালিশ তুলছে মোহর আর খুঁজে পায় না, সকাল হয়ে গেল সকালবেলা উঠে সেই সওদাগর মোহর গুনছে চোরের সামনে, চোর বলে সারা রাত খুঁজলাম আমি পেলাম না, এ আবার আমারই সামনে গুনছে, গুন আজকের রাত্রে আর পারবে না। এইবার আবার শুয়ে পড়ল, আবার রাত্রিবেলা উঠে চোর মোহর খুঁজছে, খুঁজে পায় না। দুই রাত্রি কেটে গেল, সকালবেলা উঠে সওদাগর মোহর গুনছে। চোর তখন বলে, দাদা, বলে কি? বলে আমি বাড়ি যাব। বলে কেন, তোমার ব্যবসা হয়ে গেল? বলে আমার ব্যবসায় মন্দা, মানে চোরের ব্যবসায় মন্দা, মানে সে তো ঝালাতে পারে না, এই জন্য বলে আমি চলে যাব। বলে তোমার ব্যবসা শুরু হলো না আর মন্দা পড়ে গেল? বলে তাহলে খুলেই বলি, আমি কিন্তু সওদাগর নয়, আমি কিন্তু চোর, তোমার মোহ চুরি করব বলে সঙ্গে এসেছিলাম। বলে তা তুমি চলে যাবে কেন? বলে তুমি যা কায়দায় মোহর রাখো ও আমি তো পাচ্ছি না, তুমি রাখো কোথা? চোর বলছে, দাদা, তুমি মোহরগুলো রাখো কোথা প্রতিদিন? বলে কেন, বালিশের তলায়। বলে বালিশের তলা তো আমি 49 বার তুলেছি। বলে তাহলে পাই না কেন? তখন সেই সওদাগর বলছে, ওরে বেটা চোর, আমি প্রথম দিনেই তোমাকে চিনতে পেরেছি, তুমি বেটা ডাকু, তুমি আমার মোহরের লোভে এসেছো, সেদিন থেকে মোহরটাকে আমি সাবধানে রাখি। চোর বলে, তা কি করে রাখো? বলে আমাদের দুজনের দুটো বিছানা, বালিশ কটা? দুটো। ওমা, দুজন শুলে কটা বালিশ? চারটা। আচ্ছা, দুটো। দুটো যদি বালিশ হয় তাহলে তুমি কোন বালিশ তুলেছো? বলে আমি তোমার বালিশ তুলেছি, মানে সওদাগরের বালিশ তুলে তুলে দেখেছি। সওদাগর বলে, আমি তো তোমাকে চিনেছি, জানি আমি ঘুমিয়ে গেলে তুমি বালিশ হালটা, এই জন্য তুমি যখন বাইরে চলে যাও আমি তো কোন মোহরের থলিটা তোমার বালিশের তলায় পাই, আর আমি তো জানি তুমি কোশমিন কালেও নিজের বালিশ তুলবে না, তুমি আমার বালিশ তুলবে, এই জন্য তোমার বালিশের তলায় মোহর রেখে দিয়ে আমি ঘুমিয়ে পড়ি। চোর বলে, দাদা, কত কায়দা জানার বাকি আছে। তাহলে দেখো ভক্তমন্ডলী মায়েরা, নিজের বালিশের তলায় মোহর আছে, সে খালি পরের বালিশ তুলে। তাই ভগবান অন্য কোথাও নেই গো বাবা, সে তো এই দূরে নয়, ঘরে নয়, বাইরে নয়, তোমারই ভিতরে। সংসারে বড় মজার কুটি, খাই দাই আর মজা লুটি, সংসার বড় মজার কুটি, খাই দাই আর মজা লুটি, এই সংসার বড় মজার কুটি, খাই দাই আর মজা লুটি, সংসার বড় মজার কুটি, খাই দাই আর মজা লুটি। জনক রাজা মহাপ্রজা কিসে ছিল তুটি, ওই নয়ন রাধারানী কি বাঁচলো? কি জটিলা শ্যামকে নিয়ে বাড়িতে পৌঁছে গেল, পৌঁছে গিয়ে বললে, ওই ঘরে আমার বউ আছে। শ্যাম ঢুকে গেল সেই ঘরে, ঢুকে গিয়ে কি করছে জানেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ছটফট করবেন, ডাক্তার ডাকবেন তাড়াতাড়ি, কিন্তু ডাক্তারকে তাড়া দেবেন, নাড়ি দেখার ব্যাপার। এ অবস্থা খারাপ। আচ্ছা, কবে কেটেছে বলুন তো? কালকে। কালকে? হ্যাঁ, এ তো কালে খেয়ে গেছে। ঠিক করে দেখো মা। আবার ঠিক করে এদিক ওদিক যাবে, কলকাতা যাবে, বোম্বে যাবে, শেষকালে ভেলোরে যাবে। ভেলোরে যখন লড়বে না তখন হরির পায়। এই তো আমাদের দশা, আগে যাবে। এই যে রুগী মরতে জল যাবে কিনা সন্দেহ, তখন ঠিক আছে ঠিক আছে পায়ে ধরতে হবে না। আমি দেখছি আমার গুরুদেব একটা ঔষধ দিয়েছে, আর ঔষধটা অন্য কিছু নয়, আপনাদের বৌমাকে খাওয়াবো মুখে মুখ দিয়ে খাওয়াবো। মানে আগে আমি ঔষধটা খাওয়াবো, তারপরে আমার হাতে আমার মুখ দিয়ে তোমাদের বৌমাকে ঔষধ খাওয়াবো। আপনারা রাজি আছেন তো? রাজি আছেন তো? যারা মাতা নাড়ে না তাদের সন্দেহ আছে। আমি কি যেচে এসেছি? ডেকেছেন তাই আমি চললাম। সকলে বলছে তুমিও মেয়ে, রাধা রানীও মেয়ে, শ্যাম বলে আমি যে কি মেয়ে সে বিধাতা জানে। এইবার বদনে বদন দিয়া খাওয়াইলা বটিকা, বদনে বদন দিয়া খাওয়াইলা বটিকা, বদনে বদন দিয়া খাওয়াইলা বটিকা, বদনে বদন দিয়া খাওয়াইলা বটিকা, সোনার কমলে যেন কাঞ্চন লতিকা, সোনার কমলে যেন কাঞ্চন লতিকা, আজ সোনার কমলে যেন রাধা গোবিন্দে, আজ রাধা শ্যামের হইল মিল, আচবের হইল মিল, হরি হরি তাও ধন ভাই, রাধা গোবিন্দ উলু ধনিয়ার শঙ্খ ধ্বনি, আরে রাধা চাবের হইল মিল, কেবল জয় জয় ধ্বনি করে, আরে রাধা চাবের হইল মিল, হরি হরি ধ্বনি করে, আরে রাধা চাবের হইল মিল, আরে